Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajker alochonay amra ekta guruttopurno ibadater kotha bolbo ebong guruttopurno shomoyer kotha bolbo. Je shomoy khubi guruttopurno. খুবই গুরুত্বপূর্ণ কেন, সেই সময়ে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং কত গুরুত্বপূর্ণ যখন তার বয়ান শুনবেন বুঝতে পারবেন, সেটা হল সর্বশ্রেষ্ঠ সময়, ইবাদতের সর্বশ্রেষ্ঠ সময়, সেই সময় যে সময়ে ইবাদতে মন লাগে, যে সময়ে নির্ঝঞ্ঝাট সমস্ত রকমের কলরব কলহ থেকে আপনি দূরে, সেই সময় যে সময় মনোযোগিতা বিক্ষিপ্ত হয় না, যখন চারিদিক নিঝুম নিস্তব্ধ পরিবেশ, যখন কোনো অবাঞ্ছিত শব্দ কানে আসে না, যখন পরিবেশের প্রায় সকল মানুষ মিষ্টি ঘুমে বিভোর থাকে, পরিমণ্ডলের প্রায় সকল মানুষ জ্ঞানহারা থাকে, যখন অন্ধকার ও একাকিত্বে মন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকে, তখন ইবাদত ও দোয়ায় মন বসে, মহান প্রতিপালককে প্রাণ ভরে ডাকতে তৃপ্তি লাভ হয়, তখনই বান্দার মনে হয় এই হল আল্লাহকে ডাকার সর্বশ্রেষ্ঠ সময়। কোন সময় এটা? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় অবশ্য এশার পর থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত, কিন্তু শ্রেষ্ঠ সময় কোনটা? রাতকে তিন ভাগে ভাগ করলে রাত্রের শেষ তৃতীয়াংশ এবং ফজরের আগে পর্যন্ত রাত, আবার সকাল পর্যন্ত বলতে সূর্য উদয় পর্যন্ত রাত না, বরং ফজর উদয় পর্যন্ত, ফজর উদয় হয়ে গেলেই রাত শেষ হয়ে যায়, এটা ইসলামী পরিভাষায়। এমনিতে সাধারণত আমরা জানি সূর্য ডুবলে রাত আর সূর্য উঠলে দিন, কিন্তু শরীয়তের পরিভাষায় সূর্য নয় বরং প্রভাত, প্রভাত উদয় হলে বা ভোর হলে রাত শেষ হয়ে যায়, যখন আমাদের জন্য খাওয়া দাওয়া হারাম হয়, কখন? রোজাতে। এর আগে যে সময়টা, সেই সময়টা বড় মধুর, বড় সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সাআতি জাউফুল লাইলিল আখির, সবথেকে শ্রেষ্ঠ সময় হল রাতের গভীরে তার শেষ তৃতীয়াংশ বা শেষ শেষ কাল আর কি, শেষ রাত্রির মধ্যকাল, মাঝখানে যে রাত আছে সেটা হচ্ছে শেষ রাত্রি, সেই সময় সর্বশ্রেষ্ঠ হবে না কেন? সে সময়ে যে মহান আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, এখানে একটা কথা বলা হচ্ছে, একটা হাদিস বলা হচ্ছে, যে হাদিস আমাদের জ্ঞানে ধরে না, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজীব লাহ ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়া ওয়া মান ইয়াস্তাগফিরু আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন। সেই নেমে আসাটা কেমন? আল্লাহর জন্য যেমন শোভনীয়, আল্লাহর জন্য যেমন উপযুক্ত, তেমন আপনি নিজের নামার মতো মনে করবেন না, প্লেন নামার মতো মনে করবেন না, পাখি নামছে আকাশ থেকে এভাবে শুনলে নামছে খবরদার এরকম মনে করবেন না, বাস হাদিসে এসেছে আল্লাহ নামেন এটা ভাববেন না, তাহলে আরশ কি খালি হয়ে যায় সেটাও মনে করার কারণে কোনো প্রশ্ন আপনার মনে আনা ঠিক না, আকিদার বিষয়গুলো অন্ধভাবে মেনে নিতে হয়, তার কারণ অন্ধভাবে না মানলে আপনি যত ভিতরে যাবেন তত তত প্যাঁচ লাগবে আর তত গুমরাহ হয়ে যাবেন, তত পথভ্রষ্ট হবেন, কেমন কিভাবে কেন যুক্তি এই সেই খাড়া করতে গিয়ে দেখবেন যে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং আল্লাহ নামেন বাস। আরেকটা প্রশ্ন আসবে, রাত্রে শেষ তৃতীয়াংশে আল্লাহ নামেন, তাহলে আল্লাহ কোন সময় নামেন আর কোন সময় ওঠেন? ওঠার প্রশ্ন এখানে আছে? ওঠার প্রশ্ন নেই। রাত্রের শেষ তৃতীয়াংশ এখন আমরা যে সময় কথা বলছি, রাত্রের প্রথম অংশ, তাই না? কিন্তু কোন না কোন জায়গায় বিশ্বের কোন কোন মুসলমানদের জন্য সেখানে রাত্রের শেষ তৃতীয়াংশ, ঠিক না ভুল? আপনার বাংলাদেশে এখন কটা বাজে? এখন মধ্যরাত্রি, তারও পূর্ব দিকে যান, সেখানে রাত্রের শেষ তৃতীয়াংশ। তাহলে সেখানে আল্লাহ নেমেছেন না নামেননি বলুন? তারপর কিছু পরে আপনার দেশে বাংলাদেশে রাতের শেষ তৃতীয়াংশ হবে, সেখানেও হাদিস অনুযায়ী আল্লাহ নিজের আসমানে নেমে আসেন, তার আধ ঘন্টা পরে ভারতে হবে, তার আধ ঘন্টা পরে পাকিস্তানে হবে, তার আধ ঘন্টা পরে ইরানে বা তারপরে এদিকে আরবে হবে, তাই না? তাহলে এইভাবে সারা পৃথিবীতেই রাতের শেষ তৃতীয়াংশ সবসময়ের জন্য থাকে, তাহলে কি আল্লাহ তাআলা সবসময়ের জন্য নামেন? এরকম প্রশ্ন করবেন না। এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। যেমন অনেক ভাই প্রশ্ন করেন শবে কদরের ব্যাপারে, শবে কদরের কি নির্দিষ্ট সময় আছে নাকি লম্বা ২৪ ঘন্টায় শবে কদর হতে থাকে? তারপরে এখানে বেজোর সেখানে জোর, মনে করুন সৌদি আরবে ২৭, বাংলাদেশে কত? বাংলাদেশে ২৬। তাহলে ২৭ রাত্রে যদি শবে কদর হয় তাহলে আমাদের দেশে ২৬ রাত্রে হয়ে যাচ্ছে আর আমরা জাগবো ২৭ রাত্রে, তাহলে শবে কদরটা কিভাবে হয়? এসব প্রশ্ন আমাদের কাছে কোনো উত্তর নাই। খালি আমরা বলতে পারি আল্লাহ তাআলা যেভাবে চান, যে বান্দার জন্য চান, যে সকল বান্দার জন্য চান, সেইভাবেই সেখানে তিনি অবতরণ করেন, যেমন তার জন্য শোভনীয় সেখানেই তিনি শবে কদর করেন, যেভাবে তার হিকমতে পরিপূর্ণ আল্লাহ তাআলা জানেন, ব্যাস। সুতরাং আমরা যেটা বুঝব যে রাত্রের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ নিচের আসমানে নেমে আসেন এবং কি বলেন। এখনই অনেক ভাই বলবে তাহলে তো আল্লাহ সসীম হয়ে গেল, আল্লাহ তো অসীম। না, এ কথাও বলা ভুল। অসীম সসীম আমরা কিছুই জানি না। আল্লাহ আরশে থাকেন বা কি বলে আল্লাহ আরশে আছেন এবং নিচের আসমানে নামেন, আরশ খালি হয় কি না, আসমান তার উপরে হয় কি না, এসব আমরা মোটেই প্রশ্ন করব না। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন মাই ইয়াদউনি, কে আমার কাছে দোয়া করবে, ফাআস্তাজিব লাহ, আমি তার দোয়া কবুল করব। ওয়া মাই ইয়াসআলুনি ফাউতিয়াহ, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব। ওয়া মাই ইস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি ক্ষমা করব। কথা একই, যে চাইবে সে পাবে, ক্ষমা হোক দিন দুনিয়ার যে কোনো, দুনিয়ার আপনি মঙ্গল, শুধু দুনিয়ায় চাইবেন রব্বানা আতানা ফিদ্দুনিয়া, রব্বানা আতানা ফিদ্দুনিয়া, রব্বানা আতানা ফিদ্দুনিয়া, না, ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তার আখিরাতের জন্য আপনি কি আছে, বরং আপনি চাইবেন রব্বানা আতানা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, দূরে চাইতে হবে। আপনি চান সেই সময়ে চান, আর সেই সময়ে চাওয়ার যে কি স্বাদ কি মজা আপনি দেখুন। যে সময়ের কথা আগেই বলা হলো, যে সময়ে আপনি ঝঞ্ঝটহীন, যে সময়ে আপনার কোনো কাজ নেই, কোনো তাড়া নেই, যে সময়ে নিঝুম নিস্তব্ধ চারিদিকের পরিবেশ, সেই সময়ে মনের ভিতরে এক প্রকার আধ্যাত্মিকতা থাকে, সেই সময় আল্লাহ কাছে চান, বিশেষ করে সিজদায়। এক তো চাওয়া যায় এমনি, কিন্তু সিজদায় গিয়ে যে চাওয়ার মজা, যে স্বাদ, যে অনুভূতি, যে তৃপ্তি, আপনি ধারণাই করতে পারবেন না। সিজদায় গিয়ে চাইতে হয়, বিশেষ করে নফল নামাজে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইতে হয়, কারণ আল্লাহ থাকেন সবার উপরে, আর বান্দা যখন কপাল মাটিতে ঠেকায় তখন সবার নিচে, মাটি থেকে তার কিছু নিচে নেই। আপনি কপালে ঠেকালেন, দিয়ে আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আলা, আপনি সবে নিচে গিয়েছেন, নিচে গিয়ে আপনি বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। আর সুবহানা রাব্বিয়াল আলাকে যখন আপনি ভাববেন মনে মনে যে আমি তাকে দেখছি, কিংবা তিনি আপনাকে দেখছেন, তখনকার যে অনুভূতি, তখনকার মনের যে অনুধাবন, তৃপ্তি, আপনি সামনে যেন আল্লাহকে দেখছেন এবং আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে এই দাও, আল্লাহ আমাকে বালা থেকে মুক্তি দাও, আল্লাহ আমার বিপদ থেকে রক্ষা করো, আল্লাহ আমার রুজি দাও, ইত্যাদি ইত্যাদি আপনি চাইবেন বাংলাতে, না বাংলায় বলবো না, তার কারণ নামাজের ভিতরে আপনি আল্লাহ আল্লাহ রাসুলের। এখন সমস্যা হলো কি, আল্লাহ আল্লাহ রাসূলের দোয়া পড়বেন তাহলে কোরআনের আয়াত পড়া যাবে? হাদিসে নিষেধ আছে কোরআনের আয়াত সিজদাতে পড়া যাবে না। তো কোরআনের আয়াত আয়াত হিসাবে কেরাত হিসাবে পড়া যাবে না, আপনি দোয়া পড়ছেন। এই যেমন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, কোরআনের আয়াত। কিন্তু আপনি যখন সিজদায় পড়বেন তখন সেটা তো কোরআন পড়ছেন না, কি পড়ছেন আপনি? কোরআনের ভাষায় দোয়া পড়ছেন, রাব্বিরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, মা বাপের জন্য দোয়া করছেন। তখন কোরআনের আয়াত হিসাবে পড়ছেন না, তখন দোয়া হিসাবে পড়ছেন। অতএব যদি আপনি সিজদার ভিতরে দোয়া হিসাবে কোরআনের আয়াত পড়েন সমস্যা নেই। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি যে সমস্ত দোয়া আছে সেই দোয়া আপনি মুখস্থ করুন, রুজি চাওয়ার দোয়া, রোগ বালা থেকে মুক্তি চাওয়ার দোয়া ইত্যাদি ইত্যাদি। দুনিয়া আখিরাতের আপনি কি বলে আপনি আমভাবে চান, দুটো দোয়াই যথেষ্ট। সেদিন আমি বললাম সর্বশ্রেষ্ঠ দোয়া কি, আমার মনে আছে সেদিন এসে বললাম সর্বশ্রেষ্ঠ দোয়া হল এইটা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তেমনি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনি যদি অন্য দোয়া নাও পড়েন, আপনি যা চাইছেন মনে মনে এই দোয়া পড়ার সাথে সাথে আপনি নিয়ত করেন, যথেষ্ট। তবে যদি আপনি কোরআন হাদিসের বিভিন্ন দোয়া পড়েন তো নিশ্চয়ই সেটাই হচ্ছে ভালো। আপনি নিজের ভাষায় অন্য জায়গায় করেন, নামাজের বাইরে করেন, নিজের ভাষায় দোয়া করে তৃপ্তিও পাওয়া যায় না। তবে আর একটা কথা যে আল্লাহ আল্লাহ রসুলের ভাষায় দোয়া করলে যদি আপনি তার অর্থ না বোঝেন তাতেও তৃপ্তি পাবেন না, তাতেও স্বাদ নেই, তাতেও মজা নেই। নারিকেলের দুটো দিক আছে, ভিতর দিক আর উপর দিক। আবুল বাসার নারিকেলের উপর দিকটা খেতে হয় না ভিতর দিকটা, বুঝেন না? নারিকেল বুঝেন না, নারকেল নারকেল নারকল, ভিতর দিকটা খেতে হয় না বাইরের দিকটা? এখন যদি আপনি ভিতর দিকটা আগে শক্ত ভাঙতে পারছেন না, দাঁতে কামড় দিয়ে খুব চিবাচ্ছেন খাচ্ছেন, মজা আছে নাকি? ভিতরটা ভেঙে ভিতরটা যে শ্বাসটা খেতে হবে সেটা না খেলে দিতে আছে? তো যারা আরবিতে দোয়া করে তার মানে বোঝে না, তারা ওই নারকেলের উপর দিকটা চিবায়, ছিলকা চিবায়, কিংবা শক্ত মতো যেটা আমরা কি বলি ওটা মালা বা মালুই যেটা বলি, সেটাতে খালি দাঁতে করে চেষ্টা করে ভাঙার, কিন্তু ভাঙে না যতক্ষণ সে মানে না বুঝেছে। যখনই মানে বুঝবে তখনই তার ভাঙা হয়ে গেল। এবার সে আরামসে, ভেতরে দুরকম খাবার আছে, এক হচ্ছে পানীয় আর এক হচ্ছে চর্ব, চর্ব চস্য লেহ পেয় চার রকম খাবার, তাই না? তো এর ভিতরে দুটো, একটা পেয় আর একটা চর্ব, দুটো খাবার খান। আর যদি মানে না বুঝেন তো আপনি ওই নারকেলের মালার ওপরে কামড়াতে থাকেন, তৃপ্তি নেই। সুতরাং দুটোই, আপনি নামাজের বাইরে করেন নিজের ভাষায় তাতে তৃপ্তি আছে, কিন্তু নামাজের ভিতরে করলে সেখানে আল্লাহ রসুলের ভাষা বুঝলে পরে তাতে বেশি তৃপ্তি আছে। মোট কথা, আল্লাহ তাআলা এই সময়ে নিজে যেচে নিজে বলেন, কে আছো আমার কাছে চাইছো? হ্যাঁ, কে আছো জিজ্ঞাসা করে করে, এ নয় যে আমার কাছে চাইলে আমি দেবো, বলো কে নেবে, বলো কে কি চাও বলো। আল্লাহ আকবার, নিজে থেকেই অফার, নিজে থেকেই আমরা বলি গায়ে পড়ে যেচে, যেচে দেওয়া। এখনো চেয়ে দেওয়া না, চেয়ে দেওয়া না, আমি নিজে বলুন কে কি চান বলুন, আমি দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল লাইলি লাসাআহ লা ইউআফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ তাআলা খায়রান মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লা লাইলা। এমন এক সময় আছে রাত্রের মধ্যে, এমন এক সময় আছে যে সময়ে মুসলিম আল্লাহ তাআলার কাছে কোন মঙ্গল, দুনিয়া অথবা আখিরাতের কোন মঙ্গল চাওয়া হয়। অনেকে বলে দুনিয়া চাওয়া যাবে না, না দুনিয়াও চাওয়া যাবে কিন্তু কল্যাণকর হতে হবে, কোন হারাম জিনিস চাওয়া যাবে না। দুনিয়াতে কোনো হারাম জিনিস চাওয়া হবে না। মদের ব্যবসা খুলবেন আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ ব্যবসাটা যেন আমার, হ্যাঁ না না না, কোন হারাম জিনিস না, হালাল জিনিস আপনি চান দুনিয়া, ঠিক আছে, আল্লাহ তাআলা তাকে দান করে থাকেন। ওয়াজালিকা কুল্লা লাইলা, সেই সময়টা প্রত্যেক রাত্রে থাকে। এবার আপনি জানেন না, আল্লাহ আল্লাহ রসুল বলে দেননি সে রাতে কোন সময়টা, তার মানে আপনি সারা রাত জেগে ইবাদত করুন, যদিও আপনার সামর্থ্য হয়, সামর্থ্য না হলে তো কোনো ব্যাপারই নেই। সুতরাং এ সময় দোয়া কবুল হয়, মনের আকুল আবেদন মঞ্জুর হয়, মনের আকুতি বিশ্ব প্রভুর দরবারে পৌঁছে যায়। এই সময়কে যে কাজে লাগায় মহান আল্লাহ তাকে ভালোবাসেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, Salasatun yuhibbuhumullahu wa yadhaku ilayhim wa yastabshiru bihim. Wa yastabshiru bihim. এখানেও একটা সিফাতের হাদিস আছে যেটা আমাদের জ্ঞানে ধরবে না, ঢুকবে না। তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে হাসেন। মানে আল্লাহ আর কি করে হাসেন, আল্লাহ তাআলা হাসি, আল্লাহ তাআলা কেমন বলুন তাহলে হাসিটা বলবো। অতএব আল্লাহ তাআলার হাসি আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা হাসেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এছাড়া অন্যান্য হাদিসও আছে আল্লাহ তাআলা হাসেন। তিন ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসেন, তাদের কারণে খুশি হন আর তাদেরকে ভালোবাসেন। সেই তিন ব্যক্তি কে কে? নম্বর এক, আল্লাযী ইযা ইনকাশাফাত ফিআতুন ক্বাতালা ওয়ারাআহা বিনাফসিহি লিল্লাহি আযজা ওয়াজাল ফাইম্মা আন ইয়ুক্তালা ওয়া ইম্মা আন ইয়ানসুরাহুল্লাহু আযজা ওয়াজাল ওয়া ইয়াকফীহি ফায়াকুল উনজুরু ইলা আবদি হাযা কাইফা সাবারা লি বিনাফসি। প্রথম ব্যক্তি হচ্ছে মুজাহিদ। মুজাহিদ যে জিহাদের ময়দানে গেছে, যার নিকট সদরের পরাজয় প্রকাশ পেল, দেখছে সব পিছু হটছে, মানে পরাজয় এখন আসছে, সে নিজের জান দিয়ে আল্লাহ আজওয়াজাল আল্লাহর ওয়াস্তে যুদ্ধ করে, এতে সে হয় শহীদ হয়ে যায় আর না হয় আল্লাহ তাকে সাহায্য করেন, বিজয়ী করেন ও তিনি তার জন্য যথেষ্ট হন। তখন আল্লাহ বলেন, আমার এই বান্দাকে তোমরা লক্ষ্য করো, দেখো আমার এই বান্দাকে আমার জন্য নিজের প্রাণ দিয়ে কেমন ধৈর্য ধরেছে। হয়ে গেল এক নম্বর মুজাহিদ যুদ্ধের ময়দানে। নম্বর দুই, সেই ব্যক্তি ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাহ ওয়া ফিরাশুন লাইয়িন হাসান ফায়াকুমু মিনাল লাইলি ফায়াকুলু ইয়াযারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি ওয়ালাউ শাআ রাকাদ। দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যার আছে সুন্দরী বউ। শুধু বউ বললে হবে না, সুন্দরী, কারণ সুন্দরীর প্রতি আকর্ষণ পুরুষের বেশি থাকে, তাই সুন্দরী স্ত্রী। আর তার আছে নরম ও সুন্দর বিছানা, বিছানা দুটো গুণ। শুধু বিছানা বললেই হবে না, সাধারণত আমাদের দেশে পাড়া গ্রামের লোকেরা কি গুণ বিছানায় শোয় বলুন তো? সে বিছানা নরম, তার মানে আপনি বলেন ডানলপের গদিওলা, যেমন যে গদি আমাদের সৌদি আরবে তো গদি ছাড়া ঘুমিয়ে আসে না, তাই না? তো এই গদিওলা নরম বিছানা, শুধু নরমই না সুন্দর, তার মানে আপনি গুরফাতুল নওম দেখেছেন এদেশের? কোনদিন যদি এদের বেডরুমে যান তো দেখবেন চারিদিকে আয়না বসানো, আর কি সেখানকার এসি যদি থাকে, অবশ্য আমাদের দেশেও এখন এসি লাগতে লেগেছে, এখানকার হাওয়া সেখানেও গেছে এবং এখান থেকে যে টাকা পয়সায় কামাচ্ছে সেখানে এসি লাগাচ্ছে ঘরে ঘরে এসে গেছে। তো যদি আপনার এইরকম হয় যে এসিও চলছে, সেই সাথে আপনার নরম বিছানা সুন্দর বিছানা, তার সাথে আপনার সুন্দরী বউ আছে, তার সত্ত্বেও সে রাতে উঠে সমস্ত ত্যাগ করে উঠে উজু করে নামাজ পড়ে। কিসের নামাজ এটা? তাহাজ্জুদের নামাজ। এর জন্য আল্লাহ বলেন, সে নিজের প্রবৃত্তিকে দমন করে আমাকে স্মরণ করছে, ইয়াযারু শাহওয়াতাহু ওয়া ইয়াযকুরুনি। সে নিজের প্রবৃত্তি, প্রবৃত্তি কি? মন চাইছে বিছানায় শুয়ে থাকি, মন চাইছে স্ত্রীর কাছে শুয়ে থাকি, কিন্তু সেই সমস্তকে প্রত্যাখ্যান করে সে উঠছে, উঠে উজু করে নামাজ পড়ছে, আল্লাহর জিকির করছে। সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। অথচ ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত। এখানে কোন বাধ্য কেউ করা ছিল? এটা কি ফরজ? এটা ফরজ না, তবুও ফরজ নয়, তা সত্ত্বেও সে নফল হিসাবে বা সুন্নত হিসাবে উঠে পালন করছে। আল্লাহ তাকে ভালোবাসে না, তার জন্য আল্লাহ হাসেন। আল্লাহ আকবার। তৃতীয় ব্যক্তি সেই ব্যক্তি, যে ব্যক্তি ইযা কানা ফি সাফারিন ওয়া কানা মাআহু রাকবুন ফাসাহারু সুম্মা হাজাউ ফাকামা মিনাস সাহারি ফি দাররা ওয়া সাররা। সফরে থাকে, তার সঙ্গে থাকে কাফেলা, সফরে একা নাই, সে একটা কাফেলা আছে, বহু লোক আছে, কিন্তু রাত্রি জাগরণ করে সকলে ঘুমে ঢলে পড়ে, কিছু রাত চলেছে এবার বাকি একটু রাত আছে সেইটুকু শুয়ে পড়ে। যেমন আমাদের সৌদি আরবের পরিবেশ আপনারা জানেন যে লোকে ১২টার আগে যদি কেউ ঘুমাতে যায় তাকে লোক লাঠি দিয়ে মারবে, তাই না? এই ঘুমিয়ে গেছে টেলিফোন, হ্যাঁ এর মধ্যেই ঘুমিয়ে গেলে, মানে বারোটা রাতই না, কারণ ডিউটিতে এমনিতেই লোকে দেরি করে, আমাদের ডিউটি দশটা পর্যন্ত ডিউটি, তারপর ডিউটি ছেড়ে যাবেন, খাওয়া দাওয়া ছেলে মেয়ে করতে করতে আপনার বারোটা বেজে যাবে, তাই না? তারপরে আবার ওই যে সানাম আছে, সানাম কাকে বলে, মূর্তি ঘরে রাখা আছে, টিভি আছে, সেখানে আপনি খবর শুনবেন, দেশের খবর নেবেন, আবার একটা চ্যানেলের খবর নিলে হবে না, আপনার নিজের পছন্দ মতো আপনি যে পার্টি করেন সেই পার্টির চ্যানেল দেখবেন, তাই না? অন্য পার্টির খবর আপনি হবে না, বিশ্বাস হবে না, মানে যথেষ্ট হবে না। এই করতে করতে বেশ্যাদের মুখ দেখতে দেখতে আপনার ঘুম এলে তখন ঘুমাবেন, নানা রকম এদিক সেদিক। আর যারা তো এদিক সেদিক, তারা তো খবর ধার ধারে না, তাদের ধার আবার অন্যদিকে। এইভাবে রাত হয়ে যায়। এইবার যদি রাত বারোটার পরে কেউ শোয়, শুলেই তো আর সুইচ না যে অফ করে দিলাম বাস ঘুম চলে এলো, তাই না? মাথায় নানা রকম টেনশন থাকবে, এখনই টিভি থেকে কি দেখলেন তারও টেনশন থাকবে, তারপর হতে হতে হতে হতে একটা দুটো কারো হয়ে যায়, কারো ঘুমই আসে না ফজরের আগে পর্যন্ত, ফজরের আজানের আগে ঠিক আপনার ঘুম আসবে, কারণ সে সময় শয়তান চাইবে এবার ঘুমা, ফজরের আধ ঘন্টা আগে ঘুম চলে এলো, ফজরের নামাজ গুল, এটা হয় না হয় না পরিবেশে, এইটাই বেশি হয়। এখন সফরের বেচারি সফরের কষ্ট, তারপরে শেষ রাত্রে যখন ঘুম এসেছে বা শুয়ে পড়েছে তারা, সকলে ঘুমের কোলে ঢলে পড়ে, কিন্তু সে শেষ রাতে উঠে কষ্ট ও আরামের সময় নামাজ পড়ে। এ নয় যে আরামের সময় পড়ব, গ্রীষ্মের সময় পড়ব, শীতের সময় পড়ব, তা না, সব সময় সাররা ওয়া দররা, যখন কষ্ট হয় তখনও পড়ে, যখন আরাম থাকে আরামে থাকে তখনও সে নামাজ পড়ে। এটাও কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার প্রতি হাসেন, তার জন্য হাসেন, খুশি হন, আনন্দ করেন আল্লাহ তাআলা এই এই তিন ব্যক্তির প্রতি। প্রবৃত্তি দলনে অধিক সহায়ক হল রাত্রির নিস্তব্ধতা, যখন ব্রেনের কাজে মন বসে। আপনি যদি কোন ব্রেনের কাজ করতে চান তো নির্ঝুম রাত্রিতে যখন পরিবেশ সুন্দর থাকবে, আপনার বাড়িতে কোনো হইচই নেই, কিচ্ছু নেই, যাওয়া আসা নেই, আমরা অফিসে থাকি, বসে আছি, ব্রেনের কাজ করছি, লেখালেখি করছি, হঠাৎ করে এলো সালাম আলাইকুম, কি করবেন এবারে? তখন আপনাকে লেখা ছেড়ে দিয়ে তার দিকে তাকাতে হবে, না তাকালেও দোষ, বলে দেখো হুজুর আমরা, তাও বদনাম হবে। তারপরে বাড়িতে বাড়িতে যান, সেখানে ব্রেনে কিছু করছেন, আব্বু আব্বু, আবার ছেলে মেয়েদের এমন অবস্থা, তাদের দিকে তাকিয়ে না দেখলে কথা বলবে না, আপনারা খেয়াল করেছেন এটা? আব্বু আব্বু, হ্যাঁ শুনছি বলো, বলবে বলতে চাইবে, যতক্ষণ না আপনি তাকিয়ে দেখেছেন তাহলে ব্রেন আপনার ফিরিয়ে নেবে, ঘুরিয়ে নেবে। কিন্তু যখন সবাই ক্ষান্ত শান্ত হয়ে যাবে, সবাই ঘুমের কোলে ঢলে পড়বে, তখন যদি আপনি ব্রেনের কাজ করতে চান তাহলে খুবই সরল সহজ হবে, তখন চিন্তা শক্তিতে খোরাক মিলবে, তখন ইবাদতে তৃপ্তি আসবে, তখন পড়াশোনায় মনোযোগিতা আসবে। তখন মহান আল্লাহ বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআউ ওয়া আকওয়াম কিলা, হে নবী কবিল লাইলা ইল্লা কালিলা, হ্যাঁ নবী রাত্রে ওঠো, রাত্রে ওঠো, তার কারণ এ হচ্ছে এমন সময় যে সময়ে তোমার কি হবে, তোমার জন্য প্রবৃত্তি দলনে অধিক সহায়ক। প্রবৃত্তি মানে, প্রবৃত্তি মানে হচ্ছে নিজের খেয়াল খুশি, সেটাকে দমন করবেন তার জন্য অধিক সহায়ক, আর স্পষ্ট উচ্চারণের অধিক অনুকূল, ওয়াকওয়াম কিলা, যেটাই আপনি বলবেন স্পষ্ট হবে। আপনি দেখবেন কথাবার্তা দিনের বেলা সারাদিন যা আমাকে বলছেন, কিন্তু রাতে যখন আপনার রেস্টে থাকবে গলা, তখন আপনি কথা বললে সেই সময় গলাটা ভালো হয়। যেমন আমরা একটু ঘুমিয়ে নিই, ফজরের সময় যখন কথা বলি গলাটা টনটনে হয়, এখন তো বুঝতেই পারছেন কত রকমের, কারণ কথা বলা আছে, আর অনেক সময় বেশি বকতে হয়, বেশি বকলে পরে গলা খারাপ হয়। আর সেই সময়ে রাতে যখন কথা বলবেন, যা যে উচ্চারণটা করবেন, কোরআন যদি পড়েন, কোরআনের উচ্চারণটা কি হবে, স্পষ্ট হবে। রাতে নির্জন পরিবেশে নামাজি তাহাজ্জুদের নামাজে যে কোরআন পাঠ করে, তার অর্থসমূহ অনুধাবন করার ব্যাপারে মুখ বা কানের সাথে অন্তরের বড়ই মিল থাকে, অনুধাবনও করবেন আপনি কোরআন যা পড়ছেন, সেই কোরআনে কি আল্লাহ বলছেন, সেই সাথে যদি আজাবের কথা থাকে আজাব থেকে পানাহ চাইবেন, তসবির কথা থাকলে তসবি পড়বেন, আর রহমতের কথা থাকলে রহমত আল্লাহ কাছে চাইবেন ইত্যাদি, সেই সময় দিনের তুলনায় রাতে কোরআন পাঠ বেশি পরিষ্কার হয় এবং মনোনিবেশ করার ব্যাপারে বড়ই প্রভাবশালী হয়, কারণ তখন অন্য সকল শব্দ নিশ্চুপ ও নীরব হয়ে যায়, নিঃশব্দ হয়ে যায়, পরিবেশ থাকে নিঝুম নিস্তব্ধ। এই সময়ে নামাজি যা কিছু পড়ে তা পশু পক্ষী বা কলকারখানার নানা শব্দের গোলযোগ ও মানুষের হৈহট্টগোল থেকে সুরক্ষিত থাকে, কোন শব্দের সাথে তা মিলে না। এবং তার মাঝে নামাজে তৃপ্তি লাভ করে, অন্তরের অন্তঃস্থলে তার প্রভাব ও প্রতিক্রিয়া অনুভব করে সেই গভীর রাতে। তাছাড়া দিনে থাকে নানা ব্যস্ততা, নানা রকম সংসারের কাজ থেকে নিজের কাজ, ব্যবসার কাজ, চাষের কাজ, যে কোনো কাজ, আর ব্যস্ততায় হৃদয় মন বিক্ষিপ্ত থাকে, ধ্যান ও চিন্তার জন্য পরিবেশ প্রতিকূল থাকে, একাগ্রতার অনুকূল থাকে না ব্যগ্রতার পরিমণ্ডল। তাই পরবর্তী আয়াতে মহান আল্লাহ বলছেন, ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাওইলা, দিবাভাগে দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা। সাহাবীরা আসবেন, ছেলে মেয়ে কি বলে আপনার স্ত্রীরা আছে, আরো সব বিভিন্ন কি বলে আপনার রাজনৈতিক বা আপনার দিনের কাজ আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ আছে। দিনের বেলাতে তুমি ব্যস্ত থাকো, রাতের বেলায় তোমার জন্য সুন্দর পরিবেশ, অনুকূল পরিবেশ। যারাই জীবনে বড় হয়েছেন তারাই নির্জন পরিবেশে ধ্যান ও গবেষণা করেছেন, রাত্রির পরিবেশকে চিন্তার কাজে ব্যবহার করেছেন। যারাই মহান আল্লাহর নৈকট্য চেয়েছেন তারাই রাত্রির নির্জনতা ও নিস্তব্ধতাকে কাজে লাগিয়েছেন। বেহেস্তে লাভে সফল সংযমী ব্যক্তিবর্গের প্রশংসা করে মহান আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, বেহেস্তে কারা পাবে যারা, তাদের বিভিন্ন গুণ আছে, তার মধ্যে তাদের একটা গুণ হল তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। আপনি বললেন, হুজুর আমরাও তো সামান্যই রাতে ঘুমাই, রাতে তো আমরাও সামান্যই ঘুমাই, কিন্তু পার্থক্য আছে তাই না? তারা ঘুমাতেন, তারা কম ঘুমাতেন, কিন্তু জাগতেন কিসে? তারা জাগতেন তাহাজ্জুদে। আর আমরা কম ঘুমাই কিন্তু জাগি কিসে? টিভিতে, তাই না? টিভি আর টিভির মধ্যে পার্থক্য আছে না নেই? না, দুটোই একই। টিভি আর টিভি দুটো একই নাকি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। এই জন্য আমরাও কম ঘুমাই রাত্রে বললে বহু পার্থক্য, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি। রাত্রে কম ঘুমাতেন, আল্লাহর বান্দাদের গুণ হলো রাত্রে কম ঘুমানো, কিন্তু কম ঘুমানোর উদ্দেশ্য এই নয় যে আপনি টিভি দেখবেন বসে বসে। হুজুর আমি হতে যাই না, সে জায়গার উদ্দেশ্য না, নামাজ পড়ার জন্য জাগতে হবে, কোরআন তেলাওয়াতের জন্য জাগতে হবে। আর কোরআন তেলাওয়াতের জন্য রাত হচ্ছে খুবই সুন্দর সময়। আর এই জন্যই বলা হয়েছে যে, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে এক ব্যক্তির মাথায় পাথর মেরে মেরে কি করা হচ্ছে, পাথর মেরে মেরে এক ব্যক্তিকে পাথর মেরে মেরে মানে মাথা ক্ষত বিক্ষত করা হচ্ছে, পাথর গুড়িয়ে যাচ্ছে, সেই পাথর কুড়িয়ে আনতে আনতে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। তো এরকম আজাব দেওয়া হচ্ছে। আজাব কিসের আজাব ছিল? কিসের আজাব? ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত, আর একটা কি, কোরআন পাঠ করত না, কোরআন না পড়ে ঘুমিয়ে থাকত। হাফেজ মানুষ, কারি মানুষ, তাকে এই সময় কোরআন পড়া দরকার, রাতে কোরআন পড়া দরকার, কিন্তু না, মাথা ভারী হতো, এই জন্য তার মাথাকে হালকা করা হচ্ছে। এই যে আপনি রাত জাগছেন, কিন্তু রাত জেগে যদি আপনার ডিউটি থাকে, কাজ থাকে, সেটা তো ওয়াজেব করতেই হবে, কিন্তু অপ্রয়োজনে আপনি রাত জাগছেন, তাস খেলে খেলে রাত জাগছেন, টিভি দেখে দেখে রাত জাগছেন, কিংবা আজকাল তো মাশাআল্লাহ নেট, তাই না? নেট, এমনকি যাদের এইসব মোবাইল হয়েছে, এইসব মোবাইল হওয়ার পরে নামাজের পরে জিকির করার সময় নেই, ফটাম করে বটনটা খুলছে, আর সঙ্গে সঙ্গে একদম আলাতুল, আমরা বলি কি আলাতুল, কোথায় যাচ্ছে, গুগলে যাচ্ছে, নেটে যাচ্ছে। তো বেশি যোগাযোগের ব্যবস্থাটা হয়েছে, যার ফলে আমাদের সময়ের অপচয় ঘটেছে। একদিকে যেমন বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ, তেমনি অন্যদিকে বিজ্ঞান আমাদের জন্য অভিশাপ, অভিশাপ এনে দিয়েছে আমাদের জীবনে। সাংসারিক জীবনে যেমন সুখ এনেছে, তেমনি কষ্ট দুঃখ এনেছে। যাই হোক, কিন্তু রাতের পরিবেশ হচ্ছে খুবই অনুকূল পরিবেশ, বিশেষ করে ব্রেনের জন্য। যারা ব্রেনের কাজ করেন, বিজ্ঞানী যদি কেউ হতে চায়, তাদের পুরো রাত ঘুমালে চলে না। যারা ফকিহ হতে চায়, ফকিহ মানে দিনের জ্ঞান, আমি ফকিহ হব, মুফতি হব, বড় আলেম হব, তাহলে তাদের জন্য পুরো রাত ঘুমিয়ে কাটালে সফলতা আসে না। যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর অলি হতে চায়, কিংবা আল্লাহর বেহেস্ত লাভে ধন্য হতে চায়, রাতের সুদীর্ঘ সময় নিদ্রার কোলে মাথা রাখলে চলে না। যেহেতু রাতেই মহান আল্লাহ বান্দার নিকটবর্তী হন, বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়াইয়ুবায়িদুনি মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম, তুমি এক বিশাল বিষয়ে প্রশ্ন করেছো। ইন্নাহু লাইয়াসির আলা মা ইয়াসসারাহুল্লাহু তাআলা, তবে হ্যাঁ, আল্লাহ যার জন্য আসান করবেন, সহজ করবেন, তা তার জন্য খুবই সহজ। শোনো তাহলে, একটা একটা করে শোনো। তাবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, প্রথম শর্ত, আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরিক করবে না। তুমি প্রথমে তৌহিদবাদী মুসলিম হবে, সব কিছু হওয়ার আগে, বড় রাজনীতির নেতা হবে তার আগে, বড় আর কিছু হবে তার আগে, যা কিছু হবে সবের আগে হবে তৌহিদবাদী, তৌহিদবাদী। তারপর ওয়া তুকিমুসসালাহ, দিনের খুঁটি, দিনের খুঁটি কায়েম করবে। এবার কি নামাজ কায়েম করবে? নামাজ করবে না, নামাজ কায়েম করবে। নামাজ পড়া কায়েমের মধ্যে পার্থক্য আছে না? কি বাদশা মিয়া, নামাজ পড়া এবং কায়েম করার মাঝে কি পার্থক্য আছে? নামাজ পড়লে, নামাজ কায়েম করলে, দুটো কি এক জিনিস? নামাজ পড়া, নামাজ কায়েম করা। নামাজ অনেকে পড়ে, আপনারা দেখেছেন মসজিদে আসে, ঠকা ঠক ঠকা ঠকট বস করে, সুসু, খালি শুনতে পাবেন সুসু বলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনবে না, সুসু সুসু সুসু সুসু, তারপরে স্প্রিং এর মতো ওঠানামা করছে ঠিক মতো, হ্যাঁ, না কম্পিউটার কি স্পিডের মতো একদম স্প্রিং লাগানো আছে, তাই না? তারপর দেখবেন সেজদা করছে তো পা পায়ের পা উঠে আছে, নাক ঠেকেনি, তারপরে সেজদা করছে জড়সর হয়ে। এইভাবে নামাজ পড়ে আর নামাজ কায়েম, নামাজের যে শর্ত আছে পালন করবে, নামাজের যে ওয়াজেব গুলো আছে পালন করবে, নামাজের যে সুন্নত গুলো আছে পালন করবে, আর নামাজে যা বলছে তা বুঝবে। আল্লাহ আকবার মানে কি, সুবহানাল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, যেগুলো বলছে নামাজে সেগুলো বুঝবে, যে বুঝবে এবং যে এই শর্ত সমূহ পালন করবে, ওয়াজেবাত পালন করবে, সুন্না পালন করবে, তার নামাজ কায়েম হবে। আর যে এসবে ধার ধারে না কোন রকম, আল্লাহ কারে ভাই, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, যেমন লোকেরা বলে আমরা মুখ্য মানুষ, আল্লাহ এআই কবুল করবে, তাই না? চেষ্টা তো করলেন না, চেষ্টা করতে গায়ে মানে চুলকানি হয় কিংবা মানে আলস্য আসে, আর পাচ্ছি না। এইভাবে যদি আপনি আপনার সময় নষ্ট করেন তাহলে আল্লাহকে ছাড়বেন? এই উত্তর নিয়ে আল্লাহ ছেড়ে দেবেন আপনাকে? আপনি বুঝবেন যখন সময় আসবে, ফেরেশতা যখন কবরেই বলবে মা তালাইতা ও মা দারাইতা, যে তুমি পড়াশোনাও করনি আর কাউকে জিজ্ঞাসা করে জেনেও নাওনি, তোমার পড়াশোনা করা দরকার ছিল। কবরের যে প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর সবাই এখন দিতে পারবে, তাই না? সবাই দিতে পারবে। আজকে ফেসবুকে একটা গল্প পড়লাম, বলছে এক ব্যক্তির তোতা পাখি ছিল, তোতা পাখিকে শিখিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেচারি পাখিটা খুব লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কিন্তু হঠাৎ করে খাঁচার উপরে হামলা হলো বিড়ালের, আর যখন বিড়াল হামলা করলো তখন পাখিটা নিজের ভাষা বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ থেকে আর বেরই হলো না। বাকি অন্য সময়ে সে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু যখন হামলা হলো ভয়ে পাখি তখন নিজের বোল ভুলে গেছে, ভুলেই গেছে। ঠিক আমরা মানুষরা যখন কবরে যাব, কবরের ব্যাপারটা বুঝবো, দেখব, তখন আমরা ওই হামলার মুখে পড়ব, তখন ফেরেশতাকে দেখব। হ্যাঁ, ফেরেশতার চোখের রং কি? হ্যাঁ, খবর আছে, যখন ওই ফেরেশতাকে দেখবেন, যখন বলবেন যে ও তুমি কে, তুমি কে যে তোমার চেহারা দুঃসংবাদ বহন করছে, তখন সে কি বলবে? আমি তোমার দোস্ত, আমি তোমার বন্ধু, কেয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সেই আমল, সেই বদ আমল যা আমল তুমি দুনিয়াতে করতে। সুতরাং নামাজ কায়েম করতে হবে, আর নামাজের জন্য মানে নামাজে যা পড়ছেন অর্থ বুঝতে হবে, মানে বুঝতে হবে, তবে নামাজ কায়েম হবে। ওয়া তুতি যাকাত, জাকাত প্রদান করবে বা তাসুম ও রমাদান রমজানের রোজা রাখবে তাহাজ্জুল বাইত ইসলামের যে আরকান সেগুলো বলা হল কাবা শরীফের হজ করবে সোম্মা কাল আলা আদুল্লুকা আলা আবুয়াবিল খাইরি আমি তোমাকে কি সমস্ত মঙ্গলের দরজা কথা বলে দেব না জি হ্যাঁ নিশ্চয়ই আসাউমু জুন্নাহ রোজা হল ঢাল স্বরূপ রোজা আসছে আমাদের সামনে রোজার কথা অনেক শুনবেন ঢাল স্বরূপ মানে কি রোজা ঢাল তলোয়ার বলে না তালা তলোয়ারের আঘাত থেকে যে রক্ষা করে ঢাল ছাতার মতো সেই ঢাল রোজা আপনাকে পাপ থেকে রক্ষা করে রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ওয়াসাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা ইউতফিউল মাউন নার সাদাকা দান খায়রাত গোনাহকে সেই রকম নিশ্চিহ্ন করে দেয় যেমন পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয় পাঁচ পয়সা সদকা করবেন এই যে আমরা মাশাআল্লাহ এসেছি এখানে সদকা করার একটা পেপসি কিনে দিলেন কিছু একটা করে দিলেন না একটু সহযোগিতা করলেন সব সদকা না সদকা কত রকম আপনাদেরকে বলেছি গরিবের সদকা কি হয় শুধু টাকা দেওয়াটাই সদকা না আপনি যদি একটু সহযোগিতা করেন এখানে কাজ হচ্ছে আপনি যে কোনো ভাবে সহযোগিতা করুন সহযোগিতা করলেও আপনার সদকা হয় তো সাদাকা করলে আপনার গোনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে যেমন যেমন পানি আগুনকে নিশ্চিহ্ন করে দেয় নিভিয়ে দেয় ওয়া সালাতুর রাজুলি মিন জাউফিল লাইল গভীর রাত্রে মানুষের নামাজ যদি পারো গভীর রাত্রে নামাজ পড়ো আরে বেশি পড়তে হবে না যদি বলো বেশি পাচ্ছি না যতটুকু পারো ততটুকু পড়ো ওঠো চেষ্টা করো আজ দু রাকাত পড়েছো কাল চার রাকাত পড়বে অভ্যেসটা যখন হয়ে যাবে আর এই অভ্যেস কাদের বলছি সালেহিনদের অভ্যেস এই যে আল্লাহ নেক বান্দাদের গুণ যারা রাত্রির বেলায় শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে আকাঙ্ক্ষা ও আশঙ্কা কিসের আকাঙ্ক্ষা জান্নাতের আকাঙ্ক্ষা আর কিসের আশঙ্কা জাহান্নামের আশঙ্কা হায় হায় জান্নাত পাবো তো হায় হায় জাহান্নাম থেকে মুক্তি পাবো তো এই ভয়ে সে বিছানা ত্যাগ করে উঠে আল্লাহ কে ডাকে প্রতিপালক কে ডাকে এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি যে রুজি পাঁচশো রিয়াল হোক পাঁচ হাজার রিয়াল হোক যে কোনো রুজি সেই রুজি থেকে যতটুকু পারে সে কি করে খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফসুস সালাম তোমরা সালাম প্রচার করো আমাদের দেশে সালামের প্রচার নেই এখানে আছে আমাদের দেশে কোন কোন জায়গাতে বিশেষ জায়গাতে হুজুর মাদ্রাসায় যান সেখানে সালাম আছে যে সালাম দেয় না মাদ্রাসায় গিয়ে তো সালাম দেয় তাই না আর কিছু কিছু আছে মতলবি সালাম ও তো মতলবের সময় সালাম দেওয়া হয় সালাম প্রচার করো সালাম প্রচার করলে কি হবে আপোষে মহাব্বত সৃষ্টি হবে ভালোবাসা সৃষ্টি হবে ওয়াতিমু তাআম ক্ষুধার্তকে অন্নদান করো ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন বজায় রাখো ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম আর মানুষ যখন লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলে কি হবে তাদখুলুল জান্নাতা বিসালাম একদম নির্বিঘ্নে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ইন্না ফিল জান্নাতে গুরফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা জান্নাতে একটা আপনাকে একটা রুম দেওয়া হবে রুম কক্ষ সেই কক্ষের ভিতর থেকে বাইরের অংশ দেখা যাবে আর বাইরে থেকে ভিতরের অংশ দেখা যাবে কিসের দেওয়াল হবে তাহলে এটা বুঝতেই পারছেন আপনারা এয়ারপোর্টে দেখেছেন কাঁচের দেওয়াল কত থাকে তাই না কাঁচের দেওয়াল মানে এদিক থেকে দেখতে হবে এদিক থেকে দেখতে পাবেন সেখানে আবু মুসা আসারি বললেন লেমান হিয়া রাসূল আল্লাহ সেই রুম কার জন্য হবে ইয়া রাসূল আল্লাহ বললেন লেমান আলান আল কালাম যে ব্যক্তি কথা বললে নরম কথা বলবে গরম হয়ে না সব সময় সন্ত্রাসের মতো কথা না না না মানুষ কথা বলবে নরম হয়ে গরম হয়ে কথা বলবে না নরম কথা বলবে ওয়া আতআম আতআম আর খোদার থেকে অন্নদান করবে ওয়া বাতা লিল্লাহি কাইমান ওয়ান নাসু নিয়াম যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সে আল্লাহর জন্য কিয়াম করবে তার মানে তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল তোমরা রাতে নামাজ পড়ো ফাইন্নাহু দাবুস সালেহিন কাবলাকুম কারণ এ হচ্ছে তোমাদের পূর্ববর্তী ভালো লোকদের ওলিয়াউলিয়াদের কি অভ্যেস ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম এই নামাজের দ্বারাতে আল্লাহর নৈকট্য লাভ হয় ওয়া মাগফিরাতুল লিসাইয়াত গুনাহসমূহ ধ্বংস হয় নিশ্চিহ্ন হয় ওয়া মানহাতুল লিল ইসম এবং পাপ থেকে দূরে রাখে এমনি ফরজ নামাজই পাপ থেকে দূরে রাখে তাই না তারপর আপনি তাহাজ্জুদ পড়ছেন যদি ফরজ নামাজ পড়েন তো পাপ থেকে দূরে থাকার জন্য যথেষ্ট, তারপর তাহাজ্জুদ পড়লে আরো আপনি পাপ থেকে দূরে থাকতে পারবেন। তিনি বলছেন আফজালুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহ মুহাররম, রমজানের পর শ্রেষ্ঠ রোজা কি? মুহাররম মাসের রোজা। আর ফরজ নামাজ আফজালুস সালাত ইবাদাল ফরিযাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ। তিনি বলেছেন ইজা আইকাদার রাজুলু আহলাহু মিনাল লাইল, এবার তো আপনি পড়লেন, এবার চলেন, আপনি পড়ার সাথে সাথে দায়িত্ব কি আপনার পরিজনকে পড়ান। যদি আপনি আপনার স্ত্রীকে ওঠান, দুজনে উঠে যদি উজু করে দুজনে নামাজ পড়েন, কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, তাহলে দুজনকেই যারা বেশি আল্লাহর জিকির করে তাদের মধ্যে কি করা হবে, লিপিবদ্ধ করা হবে। আছে সেরকম স্বামী আছে স্ত্রীকে বললে ওঠে, আবার সেরকম স্ত্রী আর স্বামী ঘুমিয়ে চোখে ওঠো, তাই না? আপনারা সত্যি একটা গল্প শুনেছেন না কি বলে আপনি ঘটনা শুনেছেন, সত্যি ঘটনা, সৌদি আরবের এক মহিলার বিবাহ হয়েছে বেনামাজির সাথে, বেনামাজির সাথে, আর এই মহিলা বেচারি নামাজ তো পড়ে, তার উপরে তাহাজ্জুদও পড়ে, কিন্তু হয়ে গেছে কোন ভাবছিল হ্যাঁ নামাজ পড়ে, হ্যাঁ পড়ি, ওই যে অনেকে বলে না নামাজ পড়ে, হ্যাঁ আমার ছেলে একটা জুমাও বাদ দেয় না, সেরকম নামাজই হবে। তো একটা জুমা বাদ দিলে না, বাদ দিলে কি সে নামাজই হয়? বিয়ে হয়ে গেছে, এবার মেয়ে, আপনারা জানেন ফতোয়া, এখানকার ফতোয়া হলো যদি কারো বেনামাজির সাথে কারো নামাজির বিয়ে হয়, বিয়ে থাকবে? বিয়ে থাকবে না, হারাম তার সঙ্গে, তার সঙ্গে দেহ মিলন হারাম, তার সঙ্গে বসবাস হারাম, ইত্যাদি ইত্যাদি। এ মহিলা কাঁদতে লেগেছে, এখন বিয়ে হয়ে গেছে, এখন কি করা যায়? মহিলা স্বামীর খাটের পাশে বা নিজেদের বিছানার পাশে মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে আল্লাহর জন্য নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, আর জোরে জোরে আল্লাহর কাছে দোয়া করে যাতে করে স্বামী শোনে। আল্লাহ তো শুনবেনই, উদ্দেশ্য কি? যাতে করে দুই ভাবে প্রভাব হয়, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানাও, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি। একুন মহিলা, যে মহিলা তার স্বামীর জন্য এইভাবে দোয়া করছে, কেন আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানাও, আর নামাজি বানাবার জন্য পরিবার বর্গকে নামাজি বানাবার জন্য খাস দোয়া আছে ইব্রাহিম আলাইহিসসালামের। কি ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটা? কি যে আল্লাহ তুমি আমার পরিবারকে নামাজি বানাও, কে জানেন দোয়া করতেন? নামাজি হওয়ার জন্য, পরিবারকে নামাজি বানাবার জন্য কি দোয়া আছে? হুজুর বাংলাতে বলি, অত আরবি জানা, আবার আরবিতে মানে বুঝবো না, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জালনি মুকিমাস সালাহ। মেয়ে দোয়া করছে স্বামীর জন্য, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানাও, এই কথা তার কানে যাচ্ছে, সে ভাবছে তো ডেলি রাতের বেলায় উঠে আমার জন্য দোয়া করছে, আমার মন ভেজে না, শেষকালে বলুন এবার কি অবস্থা হতে পারে? আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন, এবং সেই স্বামী তার স্ত্রীর প্রতি কত বড় ভালোবাসা, আর একই তো বলে কুররাতু আয়ুন রাব্বি হাবল, কি বলে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন, আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে এমন বানাও যেন চোখ দেখে চোখ জুড়িয়ে যায়, চোখ ঠান্ডা হয়। এবার বলুন তো এই স্বামীর চোখে সেই স্ত্রী কেমন হবে যার জন্য দোয়া করছে, প্রাণ ভরে দোয়া করছে, মন ভরে তার জন্য চাইছে আল্লাহ তুমি আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামীকে নামাজি বানাও। তো এইরকম স্বামী স্ত্রী হলে বুঝতেই পারছেন কি অবস্থা হবে। তাহলে এরা যদি দুজনে নামাজ পড়ে তো তাদেরকে যাকিরিনা ওয়া যাকিরাত, কোরআন মাজিদেও যাকিরিন যাকিরাত আছে, মানে যে জিকির করে আল্লাহকে সবসময় স্মরণে রাখে, এমন মানুষদের দলভুক্ত করা হবে। আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করেন যে ব্যক্তি রাতে নামাজ পড়ে তার স্ত্রীকে উঠায় এবং তাকে নামাজ পড়তে বলে, ফাইনাবাত নদাহাফি ওয়াজহি হাল মা, যদি সে অস্বীকার করে তার চোখে মুখে পানি দিয়ে, হ্যাঁ মুখে পানি দিয়ে উঠাবার চেষ্টা করে। এখন যদি সেই রকম বউ হয় বলে তুমি তো, হ্যাঁ আমার ঘুম হয় না, আমার ছেলে, আমার রান্না, আমার অমক, আমার, তো তুমি আমাকে চোখে পানি দিচ্ছ, আমি ঘুমাবো কখন? আলাদা কথা, যেমন যার সুযোগ সুবিধা আছে, যদি সেরকম দুজনেই অবসর প্রাপ্ত হয়, দুজনেই যদি অবসর থাকে, তাহলে না এটা হবে। মোট কথা, স্ত্রীকে স্ত্রীকে উঠাবে কিসের জন্য? তাহাজ্জুদের জন্য। মুখে পানি ছিটিয়ে, সে যদি উঠতে না চায় পানি ছিটিয়েও উঠাবে কি জন্য? তাহাজ্জুদের জন্য। আর সেই স্ত্রীকেও আল্লাহ রহম করেন যে নিজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামী উঠেনি তাকে উঠায়, আর সে যদি উঠতে না চায় তাহলে তার চোখে মুখে পানি দিয়ে ওঠায় এবং উভয়ে নামাজ পড়ে। আল্লাহ আকবার, এদের প্রতি রহম, আল্লাহ তালা রহম হয়। অনেক মানুষ আছে যারা রাত্রি জাগরণ করে কিন্তু কোন উপকারী কাজে না, দেখবেন স্বামীও যাচ্ছে, স্ত্রীও যাচ্ছে, রাত রাতের পর রাত যাচ্ছে আর দিনের বেলায় ঘুমাচ্ছে, কারণ দিনেও কাজ নেই আর রাতেও কাজ নেই। এবার রাতে ঘুমায় না, দিনে ঘুমায়, আর রাতে জাগে তো আবার নামাজের জন্য না, কিসের জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন, বিভিন্ন কারণ আছে। তাহলে যারা এইভাবে রাত্রিটাকেও নষ্ট করছে আর দিনে ঘুমাচ্ছে, কারণ দিনে তার কাজ নেই, সুতরাং কোন উপকারী কাজে নয়, বরং বিলাস ও মনোরঞ্জনের কাজে তারা রাত জাগে। তারা রাত জেগে না, রাত জাগে না, দিনের কোন কাজ করে আর না দুনিয়ার কোন কাজ। দুনিয়ারও কোন কাজ করে আলাদা, হ্যাঁ রাতেও কাজ আছে, কাজ করছে, কিছু একটা করছে, কিন্তু না রাতেও কাজ করে না, হয় স্বামী স্ত্রী বসে লুডু খেলছে, না হয় ক্যারাম খেলছে, না হয় তো দাবা খেলছে, পাশা খেলছে, আর না হয় টিভি দেখছে, আর না হয় অন্য কিছু, মানে ফালতু রাত জাগছে, তারপরে সকাল হলেই ঘুমিয়ে যাচ্ছে। দিনের বেলাটা দিনের কাজও করে না আর দুনিয়ারও কাজ করে না, এরা হতভাগা ছাড়া আর কিছু নয়। তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং আখেরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচান। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।